অন্য জায়গাতে কিংবা ওরই কাছে কম দামে একশো টাকায় নিল, দিয়ে নব্বই টাকায় বিক্রি করে তার যে টাকা দরকার ছিল টাকাটা কাজে লাগালো। এরকম ব্যবসা চলছে না চলছে না? চলছে। যদি যে ব্যক্তির কাছে কেনা হচ্ছে সেই ব্যক্তির কাছেই বিক্রি করা হয় তাহলে তো একেবারেই হারাম, এমন হারাম যে মানে সুদ মানে বিশাল সুদ, খালি টাকার বদলে টাকা, কিন্তু মাঝখানে মাথা ঢুকে যায় না। আপনাকে যদি একশো টাকা ধার দিই আমি বলি একশো পাঁচ টাকা লাগবে, তো সুদ না? আপনাকে একশো একশো একশো টাকার মাল দিলাম, একশো পাঁচ টাকার মাল দিলাম, দিয়ে আপনার কাছ থেকে আবার ঘুরে আমি কিনছি ক টাকায়? একশো টাকায়, এটা শুধু না? মাঝখানে মাল তো লেনদেন কি করে নেবে আল্লাহকে ঠকাবার জন্য? আল্লাহ ঠকানো খুব সহজ, তাই না? তাই না? আল্লাহ আল্লাহকে ঠকানো সহজ না, মানুষকে ঠকানো যাবে? মানুষ মজবুর হয়েছে, নিরুপায়, একটা টাকার দরকার, আপনি এখন টাকা সরাসরি দেবেন না, যেহেতু আপনি জানছেন সরাসরি টাকা দিলে বেশি দিলে কি হবে, সুদ হবে, তাই চালাকি করে মাঝখানে মালটাকে ভরে দিয়ে ঘুরিয়ে নামতে গেলেন, এটা সুদ। তবে ওই মাল যদি আপনি অন্যের কাছে বিক্রি করেন তাহলে আবার ওই মাল অন্য কাছে বিক্রি করলে আবার ফিক্সড থাকে, জমাকের কাছে যাও এটা বিক্রি করো তোমাকে টাকা দেবে, এরকম ফিক্সড হবে, এটা সুদ। যাই হোক, এই শ্রেণীর ব্যবসা তোমাদের বহু জানা আছে, কিন্তু আমি তোমাদেরকে এমন একটা ব্যবসা হালাল, ব্যবসা হালাল যেটা বিধায় নিয়মে ব্যবসা চলছে সঠিক পদ্ধতিতে ব্যবসা হালাল, কিন্তু বিভিন্ন হারাম ব্যবসা আছে, সেই হারাম ব্যবসা খবরদার করবে না। যে ব্যবসাতে অন্যায় কাজে সহযোগিতা হয়, যে ব্যবসাতে অশ্লীলতার কাজে সহযোগিতা হয়, যে ব্যবসাতে হারাম খড়িতে সাহায্য সহযোগিতা হয়, সে ব্যবসা করবে না, সে ব্যবসা হারাম, সে ব্যবসায় টাকা পয়সা লাভ হারাম। কিন্তু সৎভাবে ব্যবসা তোমরা জানো করো, আহাল্লাহুল বাইয়া ওয়া হারামাল রিবা, তোমাদের জন্য সুদ হারাম করেছেন, ব্যবসাকে আলাদা করেছেন। অনেক ব্যবসা তোমরা জানো, এমন ব্যবসার কথা তোমাদেরকে বলে দেবো কি যে ব্যবসা তোমাদেরকে কঠিন শাস্তি থেকে মুক্তি দেবে কিয়ামতের দিনে। এই ব্যবসা দুনিয়ার ব্যবসা না, কিসের ব্যবসা? আখেরাতের ব্যবসা। এই ব্যবসায় লাভটা কোথায় কাজে লাগবে? আখেরাতে। কি ব্যবসা সেটা? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান রাখবে। কি ব্যবসা এটা? আখেরাতের ব্যবসা। তোমাদের মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে, ব্যবসা মাল দিয়েই হয়, অতএব তোমার মাল যে আছে সেই মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে, তার বিনিময়ে কি পাবে আল্লাহ বলছেন পরে। ওয়ান ফুসিকুম, আর শুধু মাল দিয়েই হবে না, জান দিতে হবে, দরকার হলে জান দিতে হবে, মাল দিয়ে জান দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো। ইয়ার ফিরে রাখুন, আর কি হবে? আল্লাহ তাআলা ক্ষমা করবেন। ওয়াইদুখিলাত ফিরে রাখুন যুনুবাকুম, তোমাদের গুনাহ ক্ষমা করে দেবেন। ওয়াইদুখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ দান করবেন যে জান্নাতের নিচে নদী সমূহ প্রবাহিত আছে। ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন, আর চিরস্থায়ী জান্নাতে সুন্দর সুন্দর ঘর দান করবেন, বাসস্থান দান করবেন। যালিকা ফাউজুল আজিম, এটাই হচ্ছে মহা সাফল্য, এটাই হচ্ছে মহা সাফল্য, এর থেকে বড় সাফল্য আর কিছু নেই। সুতরাং বোঝা গেল কি যে আল্লাহর রাস্তায় জিহাদ করলে আপনার জন্য জান্নাতের ঘর নির্মাণ হবে এবং বাসস্থান নির্মাণ হবে। নবীদেরকে রসুলদেরকে সত্য মনে করলে, তাসদিক সত্যায়ন করলে পরে, সত্য জ্ঞান করলে আপনি আপনার জন্য জান্নাতে গৃহ নির্মাণ করা হবে। আমরা প্রত্যেক নবীর প্রতি ঈমান আনি, তাই না? প্রত্যেক নবীর প্রতি ঈমান আনি, সবাইকে আনে না, যেমন আমরা প্রত্যেক সাহাবীকে বলি রাদিয়াল্লাহু আনহু, কিন্তু অন্যরা কেউ বলে না। এমন শ্রেণীর মানুষ আছে যারা সাহাবী কোন কোন সাহাবীকে কাফের মনে করে, আউযুবিল্লাহ মিন যালিক। কোন কোন জাতি আছে যারা সমস্ত নবীর প্রতি ঈমান আনে না, কিন্তু আমরা এমন জাতি যে সমস্ত নবীর প্রতি ঈমান আনি। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, কারো ঈমান আনার ব্যাপারে কারো সাথে কারো পার্থক্য করি না। এটা ইহুদিদের নবী না, ইহুদিদের নবী আমাদের নবী। এটা খ্রিস্টানের নবী না, খ্রিস্টানদের নবী আমাদের নবী। যে কোনো জাতি, যে কত নবী এসেছেন, সমস্ত নবীর প্রতি আমরা ঈমান আনি। 1,24,000 পয়গম্বর বলা হয় না, কিন্তু হাদিস সহি না, তবুও যাই হোক কম বেশি অনেক তার কোন হিসাব নেই, হিসাব আল্লাহর কাছে আছে কত নবী এসেছেন। সমস্ত নবীর প্রতি ইমান আনবো, যার নাম জানি তারও প্রতি, যার নাম জানি না তারও প্রতি। ইমান আনলে কি হবে বলছেন আল্লাহ তাআলা, জান্নাতে ঘর নির্মাণ করবে কিভাবে? ইন্না আহলাল জান্নাতি লা ইয়াতারাউন আহলাল গুরাফ মিন ফাওতিহিম, বল জান্নাতে গিয়ে জান্নাতীরা তাদের তাদের থেকে উঁচু উঁচু দরজার লোকদের রুম দেখবে কিভাবে? যেমন তোমরা আকাশে তাকিয়ে তারা দেখে থাকো। তার মানে মনে কোনো আপনার থেকে উচ্চ পর্যায়ের লোক তার রুম কোথায় রয়েছে? কোথায়? তারার কাছে। দেখা করতে চাই চলে যাবে। ইয়াকুত মণিমুক্তার ঘোড়াতে বসবেন আর চল বললেই চলে যাবে, যেমন এমন রকেটে যাচ্ছে মানুষ যেতে পারছে, তাই না? আর তখন তো আল্লাহর ঘোড়া, আল্লাহর রকেট থাকবে, সেই রকেট যাতায়াত করবেন আপনি জান্নাতে। দূরবর্তী আকাশে তারকা যেমন উজ্জ্বল উজ্জ্বল দেখা যায়, ঠিক ওই রকম এমন এমন লোক আছে উচ্চ পর্যায়ে যে আপনি সেই তার রুম দেখবেন আকাশের দিকে তাকিয়ে, অত দূরে আছে। বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ কালু, সাহাবরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তিলকাল মানাজ, তিলকাল মানাজিল আল আমবিয়া লা ইয়ালুহা গায়রুহু, এটা হচ্ছে নবীদের নবীদের বাসস্থান, নবীদের জায়গা, যেখানে হয়তো কেউ পৌঁছাতে পারবে না। যারা আল্লাহর প্রতি ইমান এনে সমস্ত নবীকে সমস্ত রসূলকে সত্য জ্ঞান করেছে। নম্বর ৫, আল্লাহ তাকওয়া। যদি আপনার মধ্যে আল্লাহ তাকওয়া থাকে, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দেবেন। বহুতল বিশিষ্ট ঘর, একতলা ঘর না, গোরাফুন মিন ফাওতিহা গোরাফ মানে থাক থাক করা, একতলা দুতলা তিনতলা এইভাবে বহুতল বিশিষ্ট ঘর তৈরি করা হবে। আর তার নিচে থাকবে, তার নিচে থাকবে জান্নাতের নহর। নহর কেন থাকবে? নহর তো বিভিন্ন পর্যায়ে থাকে জান্নাতের বয়না। আপনারা শুনেছেন যে প্রথমত ওই যে জান্নাত বলা হয়, জান্নাত মানে আসলে বাগান, যে বাগানে নদী নেই সে বাগানে সৌন্দর্য নেই, আপনার সৌন্দর্যের জন্য জান্নাতের নহর থাকবে। দ্বিতীয় কথা, সেই নহর থেকে আপনি কোন নহর আছে দুধের, কোন নহর আছে মধু, কোন নহর আছে মদের, কোন নহর আছে পানি, আপনি সেখান থেকে এই চার প্রকার জিনিস খেতে পারবেন ইচ্ছা মতো। তবুও আপনাকে নদীতে নেমে যেতে হবে না, আপনি চেয়ারে বসে আছেন, পালঙ্গে শুয়ে আছেন, কেবল ইচ্ছা হতে বলতে হবে না কাউকে, ইচ্ছা হতে আপনার সামনে গেলেমান রাইস হাজির করবে পান পাত্র নিয়ে, যে হুজুর খান, একবার সাথে মনে করতে করতেই হাজির হয়ে যাবে। এ নয় যে আপনাকে নদীতে নেমে যেতে হবে, কিন্তু নদী রাখা হয়েছে কি জন্য? এই পানের জন্যই, ওখান থেকে পান করানো হবে, অথবা জান্নাতের সৌন্দর্যের জন্য এই সমস্ত নদী রাখা হয়েছে। আর তার পাশাপাশে তার উপরে উপরে রয়েছে এত সুন্দর সুন্দর মহল, যে মহল একতলা বিশিষ্ট নয় বহুতল বিশিষ্ট। যদি আপনি আল্লাহর কাছে সত্য অন্তরে শাহাদাত চান, শাহাদাত মানে শহীদ হয়ে মরব, শহীদ হয়ে মরব এই চাওয়াটা চান, আল্লাহ তাআলা আপনাকে শহীদের মরণ দেবেন যদিও আপনি আপনার ঘরের ভিতরে বিছানায় মরেন। যে আল্লাহ তাআলা, মরা তো সবাই মরে, কেউ কুকুরের মতো মরে, কেউ বিড়ালের মতো মরে, কেউ অ্যাক্সিডেন্টে মরে, কেউ কত রকম ভাবে মরে, কিন্তু আমাকে শহীদের মরণ দাও, সব থেকে শ্রেষ্ঠ মরণ হলো শহীদের মরণ। তাহলে আত্মহত্যা করে মরণ শহীদের মরণ না, যে মরণ সত্যপক্ষে শহীদের মরণ, সেই মরণ মরলে আপনি জানেন যে শহীদের কত বড় দরজা আছে। সাধারণ মানুষের কটা হুড় হবে? কমসে কম দুটো, বেশি হতে পারে, কিন্তু শহীদের হুড় কটা? ৭০টা। তাহলে বুঝতে পারছেন যে শহীদের জান্নাতে কত রুম হবে, কত ঘর হবে। সুতরাং আল্লাহর কাছে যদি খাস দিলে, পরিষ্কার অন্তরে, আন্তরিক ভাবে, একাগ্রতার সাথে আল্লাহর কাছে শহীদের মরণ চান, তাহলে আপনি শহীদদের দরজা পাবেন, শহীদদের রুম পাবেন, শহীদদের বাসস্থান পাবেন। নম্বর ৭, মসজিদ তৈরি করে দেওয়া। মান বানা লিল্লাহি মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, ওই যে বললাম না যে প্রথম প্রধান শর্ত হলো যে তৌহিদ, আপনার তৌহিদ থাকতে হবে। একজন মুসলিম যদি পারে মসজিদ বানিয়ে দেয় হবে না, একজন অমুসলিম যদি মসজিদ বানিয়ে দেয় জান্নাত তার জন্য উত্তর দিতে হবে না। একজন মুমিন মসজিদ বানাবে, শর্ত হলো কি? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। দুনপসত তরিকায় মুহাম্মদি অনুযায়ী মসজিদ যদি বানায় তো তার জন্য জান্নাতে একটা গৃহ নির্মাণ করা হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মসজিদই না, মান বানা লিল্লাহি মসজিদান ওয়ালাউ কা একটা পাখির বাসার মতো ছোট মসজিদ যদি বানায় তাহলেও তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা, পাখির বাসার মতো না, তখন ঘরটা ঠিক ঘরের মতোই, পাখির বাসার মতো না, কিন্তু আপনি বানালেন পাখির বাসার মতো। আচ্ছা পাখির বাসার মতো কি বসে দেয়নি, তাহলে কি উদ্দেশ্যটা? সব থেকে ছোট থেকে ছোট, যেমন প্রয়োজন যেখানে, যেমন প্রয়োজন যেখানে অল্প লোক আছে অল্প ছোট বানিয়ে দেন, তাহলেও আপনার জন্য জান্নাতে, আপনার জান্নাতে রুমের মতো রুম, জান্নাতে ঘরের মতো ঘর, অট্টালিকার মতো অট্টালিকা বানানো হবে। অথবা এর উদ্দেশ্য হতে পারে ছোট মসজিদ যদি বানান, বড় মসজিদ না বানাতে পারেন, ছোট মসজিদ না বানাতে পারেন, অন্তপক্ষে দুটো ইট পাঁচটা ইট দিলেও তাকে পাখির বাসার মতো হয়, তাই না? দুটো ইট যদি আপনি দান করেন তো দুটো ইটে পাখির বাসার মতো হয়। এই বিশাল মসজিদের মধ্যে দুটো ইট আপনার থাকে তার জন্য, তার বদলত জান্নাতে আপনার জন্য ঘর তৈরি করা হবে। সুতরাং এ হচ্ছে খুব একটা মানে সুন্দর অভাব, আপনার জন্য জান্নাতে ঘর তৈরি করা একটা বিরাট সুযোগ, দুটো ইট দিয়ে জান্নাতে আপনি ঘর তৈরি করতে পারবেন। নম্বর ৮, সকাল সন্ধ্যায় মসজিদে যাতায়াত করা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাদা ইলাল মসজিদ আও রা আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলান কুল্লামা গাদা আও রা। মসজিদে যে ব্যক্তি যায় সে কি খারাপ হতেছে যায়? মসজিদ খারাপ জায়গা না, মসজিদে সব থেকে পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জায়গা কোনটা? মসজিদ। আর পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট জায়গা কোনটা? বাজার। এই জন্য বাজারে গেলে যে দোয়া করে সেই দোয়া করা প্রচুর স্বভাব, হ্যাঁ এই জন্য মনে থাকে না বলেই এত স্বভাব। বাজারে গেলে দোয়া করতে মনে থাকে না, কারণ সেখানে বিভিন্ন ব্যস্ততা, বিভিন্ন দর্শন, বিভিন্ন বুঝতে পারছেন না, এই জন্য মনে থাকে না। আর এই জন্যই এত স্বভাব, দশ লাখ স্বভাব হবে তাই না, এত এত স্বভাব আছে এই জন্যই। সুতরাং মসজিদ হচ্ছে শ্রেষ্ঠ জায়গা, বাজার হচ্ছে নোংরা জায়গা, মসজিদে গেলে নিশ্চয়ই ভালো। যখনই আপনি সকালে সন্ধ্যায় মসজিদে যাবেন, যখনই মসজিদে যাবেন আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য মেহমানি প্রস্তুত রাখবেন, হ্যাঁ প্রস্তুত রাখবেন। আপনার বাড়িতে মেহমান আসবে মাশাআল্লাহ, সাজিয়ে সুন্দর করে আপনি বাগানে গুছিয়ে রাখেন, তারপরে সরবত রেডি করে রাখেন, হ্যাঁ পাখা রেডি করে রাখেন যদি ফ্যান না থাকে, তারপরে ধোয়ার পানি রেডি করে রাখেন, যেমন যা কি দরকার। একজন মেহমান এলে, বড় মেহমান এলে তার জন্য কি প্রস্তুতি দরকার, সেইরকম যদি কোন মুমিন মসজিদের দিকে যায় আল্লাহ তাআলা তার জন্য এইরকমই প্রস্তুতি নিয়ে রাখেন। সুবহানাল্লাহ। অতএব মসজিদে যাতায়াত করা, আর মসজিদে যাতায়াত করা মানেই হলো কিসের জন্য? নামাজের জন্য, তাই না? এমনি তো আর মসজিদে গেলে এটা হবে না, হ্যাঁ গেলাম ঢুকলাম আমি চলে এলাম জান্নাতে ঘর তৈরি হলো, তাই না? নামাজের জন্য যারা যায়, কিন্তু জামাতে নামাজ পড়া কি ওয়াজিব? অনেকে নামাজ পড়েন কিন্তু রুমে পড়ে নেন, কিন্তু জান্নাতে মসজিদে গিয়ে নামাজ পড়া হচ্ছে ওয়াজিব। এই ওয়াজিব পালন করতে যারা যায় তারা হচ্ছে এই সওয়াবের অধিকারী। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারি। নম্বর ৯, আপনি যদি কাতারের একটা ফাঁক বন্ধ করেন, অনেক সময় কাতারের ফাঁক থাকে না, কাতারে একটা ফাঁক বন্ধ করেন, দেখেন খুব ছোট কাজ, কাতারের ফাঁক বন্ধ করলে পরে আপনার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হবে, আর আপনার একটা দরজা উঁচু করা হবে কাতারের ফাঁক বন্ধ করবে। কিভাবে? আপনার পাশে সাইড খালি জায়গা আছে একটু সরে যাবে, আপনার সামনে খালি জায়গা আছে সরে যাবে, ঠিক এভাবে আপনি কাতারের ফাঁক বন্ধ করবেন। কাতারের ফাঁক